يا ايها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه হে প্রশান্ত হৃদয় তুমি তোর প্রভুর পাশে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাবের অবস্থায়। এই প্রকৃতির মানুষের হচ্ছে দুনিয়ার সবচেয়ে উপরের লেভেলের মানুষ নবী রসুল আউলিয়া কেরাম, তারা হল ওই প্রকৃতির মানুষ। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে ভালো মন্দ সবসময় দ্বন্দ্ব চলছে, আর এই মন্দটাকে চেপে রাখার জন্যই আল্লাহ পাকের প্রেরিত নবী রসুলগণের মাধ্যমে আমাদেরকে হিদায়ত পাঠানো হয়েছে। কারণ মানুষ অজ্ঞ, সে জানে না তার ভবিষ্যতে কী আছে। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সকল মানুষই এক কথায় অজ্ঞ, এক মিনিট পরে কী ঘটবে সে নিজে বলতে পারে না। অতএব হিসাব মতো সবাই অজ্ঞ, আর এই জন্য তাদেরকে আল্লাহর অভ্রান্ত সত্যের মুখাপেক্ষী হতে হয়। সেখানে যা কিছু বলা আছে ওগুলো বিশ্বাস করতে হয়, তার ব্যতিক্রম করলেই সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ এখানে দুনিয়াবী জীবনের একটা চমৎকার বাণীচিত্র অঙ্কন করেছেন। সূরা হাদিদে 20 ও 21 নম্বর আয়াতে দুই ধরনের বক্তব্য একসঙ্গে এসেছে, যেটা আপনাদের উপকারে লাগবে। আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া তাফাখুরু বাইনান নাস ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হে মানুষ, তোমরা জেনে রাখো তোমাদের এই পার্থিব জীবনটা হচ্ছে খেলাধুলা, খেল তামাশা মাত্র, পরস্পরে অহংকার করা, পরস্পরে মাল সম্পদ এবং সন্তানাদের বড়াই করা, এটা কেমন উদাহরণ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন। কামাসাল্লা গাইয়েছেন, আজাবুল কুফফার নাবাতুহু, মনে করো তোমার ক্ষেতে সুন্দর ফসল হয়েছে, লক লকের তরতাজা পুষ্পকলি বা এখন যে আম হচ্ছে আপনাদের, এগুলো দেখে চাষা অত্যন্ত খুশি হয়। কুফফার মানে এখানে কৃষক, আজাবুল কুফফার নাবাতুহু, তার সুন্দর গাছের শস্য শ্যামল সুজলা সুফলা চেহারা দেখে কৃষক অত্যন্ত খুশি হয়। সুম্মায়া হিজ, অতঃপর গাছ একসময় পাতার তা সব শুকিয়ে যায়, গাছে ফল থাকে না, পাতাও পড়ে যায়, শুধু ডালপালা সর্বস্ব হয়ে যায়। ফতরাহ মুসফাররান, একসময় দেখা যায় সেরে হলুদ হয়ে গেছে, কিচ্ছু নাই, সবুজ কোথায় হাওয়া হয়ে গেছে। সুম্মাইয়া কোন হোতা না, অবশেষে পুরো গাছটাই হয়ে পড়ে খড়কুটোর মতো, দেখতেই মন চায় না। আমড়া গাছ দেখেন না, যখন পাতা পড়ে যায় তো কেমন লাগে, মনে ফেলি দিকে, যখন আবার পাতা গজায় বারবার দেখতে মন চায়, ওটারই উদাহরণ মনে মনে কল্পনা করে। অফিল আখরাতে আদা মানুষাদীর, তোমরা এই তোমার গাছের এই পড়ন্ত হলুদ চেহারাটা দেখো, আর তুমি তোমার জীবনটাকে মিলাও, তুমি যখন বাচ্চা হয়ে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে তো তোমাকে দেখে সবাই হেসেছিল, কি চমৎকার বাচ্চা হয়েছে। ছোট সন্তান দেখে খুশি হয় না, এমন কোনো মানুষ আছে বলে মনে হয় না, সে নিজের সন্তান হোক আর পরের সন্তান হোক, বাচ্চা দেখলে খুশি হয় না। এমন মানুষ তো পৃথিবীতে পাওয়া খুব দুষ্কর। এই মানুষটি যখন আবার বুড়া হয়ে যাবে তখন দেখবেন ছেলেরাও তার দিকে আর তাকাবে না, ছেলের বিয়ে হয়ে গেছে, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত, কি করবে? পাড়ার কোনো মহিলাকে দেখে দয়া করে যদি তার একটা সেবা করে, হাজার কোনো 10,000 টাকা বেতন দিতে রাজি আছি, কিন্তু আমার তো বাবার কাছে থাকার সময় নেই। বাবা বললো, ঠিক আছে বাবা তুই চাকরি বাড়ি কর, আমার আর কে দেখবে, বুড়ো বয়সে এখন যে কদিন বাসি এই বিছানায় পেশাব পায়খানা করে হয়তো জীবনটা যাবে। এটা হল ফতরাহ মুসফাররান, গাছ যখন শুকিয়ে যায় সে শুকনো গাছের সঙ্গে তোমার নিজের শুকনো জীবনটা তুলনা করো। আমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউ গুরুর, দুনিয়াতে জীবনটা হলো সিরেফ প্রতারণা, সিরেফ ধোকা খাওয়ার একটা স্থান। আসল জীবন পড়িয়াছে তোমার পরকালে, সেখানে তুমি যাবে, মনে রেখো সেখানে অপেক্ষা করছে তোমার জন্য মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি, যদি সেটা তুমি পেতে পারো তাহলে এই জীবনের এই যাবতীয় কষ্ট ওখানে গিয়ে সম্পূর্ণ পাল্টে যাবে, কারণ সেদিন কেউ বৃদ্ধ হবে না, পরকালীন জীবনে আমরা কেউ বুড়ো হব না, সবারই বয়স 30-33 মধ্যে হবে, নারী হোক পুরুষ হোক আমাদের তাজা জীবন হবে সেখানে। অতএব বার্ধক্যের এই কষ্ট তোমার দুনিয়াতেই শেষ, আখেরাতে আর নাই। জাহান্নামে গেলে সেখানে পড়তে হবে ওই যুবক অবস্থাতেই, জান্নাতে গেলে যৌবনের পূর্ণ আনন্দ নিয়ে তুমি সেখানে বসবাস করতে পারবে, তুমি কখনোই কষ্ট পাবে না। এবার আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিমির রব্বিকুম, হে মানুষ তোমরা প্রতিযোগিতা করো তোমার প্রতিপালকের ক্ষমা পাওয়ার জন্য, ও জান্নাতিন, এবং জান্নাত পাওয়ার জন্য, আরযুহাকা আরযুস সামা ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত, ও উদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যা প্রস্তুত করা হয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহ এবং তার রসুলদের উপরে বিশ্বাস স্থাপন করে। যাহালেকা ফাদুল্লাহ ইউতিয়ে মাইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, তিনি যাকে চান তাকেই দান করেন। আল্লাহ জুল ফাদুল আযীম, তিনি মহা অনুগ্রহের মালিক। পরপর দুটি আয়াত সাজিয়ে দিয়ে এবার আপনি বলুন, মানুষের জীবনে আনন্দ বেদনা থাকবেই, ইন্নামা আল উসরা, কষ্টের পরেই স্বস্তি আছে, কষ্টের পরেই স্বস্তি আছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকবে, স্বস্তিও থাকবে, স্বস্তির সময় সে আনন্দে উদ্বেলিত হবে, কষ্টের সময় সে দুঃখে ভেঙে পড়বে, কিন্তু মুমিন ছাড়া। মুমিনরা কষ্টের সময় আল্লাহকে স্মরণ করে, আনন্দের সময়ও আল্লাহকে স্মরণ করে। কষ্টে পড়লে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আনন্দে পড়লে সে আলহামদুলিল্লাহ বলে, তার কোনো কষ্ট নাই, কারণ আল্লাহর হুকুম না হলে আমার কষ্ট হয়নি, বা আল্লাহর হুকুম হয়েছে বলে আমি এখন আনন্দিত হয়েছি। অত কষ্ট এবং আনন্দ দুটোই মুমিনের জন্য মঙ্গলজনক, কিন্তু যারা মুমিন নয় তাদের দুঃখের শেষ নাই। এ প্রসঙ্গে আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দিই। وعن انس قال قال رسول الله قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينه ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهليه فقال رسول الله صلى الله عليه وسلم قد ابدلكم الله لكم بهما خيرا منهما يوم الاضحى ويوم الفطر رواه আবু দাউদ মিসনাদুল সহি। হিজরতের পরে যখন তিনি মদিনায় গেলেন, দেখলেন সেখানকার লোকেরা বছরে দুই দিন আনন্দ মেলা করে। তিনি বললেন, তোমরা এগুলো কী করো এই দিনে? বললে, আমরা এই দিন খেলাধুলা করি, একটু আনন্দ করি। তখন তিনি সবাইকে ডেকে বললেন, দেখো আব্দাল্লাহ লকুম বিহিমা খায়রাম মিন হুমা, আল্লাহ পাক তোমাদের জন্য এই দুই দিনের চাইতে উত্তম দুটি দিন দান করেছেন, ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। বোঝা গেল মুসলমানের জন্য বিশেষ আনন্দ মেলা করার দিন হচ্ছে বছরে দুইটা। আমরা অবশ্য 3-4টা বানিয়ে নিয়েছি, কিন্তু ওটা চলবে না। ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই আনন্দের প্রকৃতি এবং বৈশিষ্ট্য সম্পূর্ণ পৃথক। মুসলমানের আনন্দ হয় আখেরাত লাভের মধ্যে, পরকালীন মুক্তির চেতনার মাধ্যমে। আমরা যখন ঈদের দিন আসি আগে কি করি? আগে আল্লাহর নামে ময়দানে দীর্ঘ সালাত আদায় করি, আমার উন্নত ললাট এই সবুজ ঘাসের উপরে লুটিয়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি মহা পবিত্র। সেখানে বসি আমরা দূরে কাছে সালাত আদায় করি আর বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শেষ বৈঠকে গিয়ে বলি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, ইন্নি যালামতু নাফসি, আমি আমার নাফসের উপর জুলুম করেছি, যুলমান কাসীরা, বহু অত্যাচার করেছে নিজের নফসের উপরে, ওলা ইয়াগফিরু যুনুবা, সেই সমস্ত গুনাহ মাফ করার মতো কেউ নাই, ইল্লা আনতা, আপনি ব্যতীত, ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার নিকট থেকে বিশেষ ক্ষমা। আরহামনি, এবং আমার উপরে আপনি অনুগ্রহ করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। এই দোয়া করে যখন আমরা ঈদ শুরু করি, বলুন মনের মধ্যে কি কোনো পাপ চিন্তা আসে? আসে না। বেরিয়ে গিয়ে আমার ফেতরা দেই গরিব মানুষের মধ্যে, যেন তাদের মুখে হাসি ফোটে, ফেতরা চাউল দিয়ে তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। ঈদুল আজহার দিন আমরা কোরবানি করি, গোশত কিন্তু সব খাই না, কমপক্ষে তিন ভাগের এক ভাগ তো মানুষকে দেই। এক কেজি গোশের দাম 200-300-400 টাকা ঈদের দিন আমাদের কেজির হিসাব আমরা করি না, টাকার হিসাব কেউ করে না, মানুষ দিয়ে আনন্দ পায়। এই যে ত্যাগের আনন্দ, এটাই হলো মূলত আনন্দ, অপার্থিব আনন্দ, পরকালের মুক্তির আনন্দ, আল্লাহ কাদের ক্ষমাপ্রাপ্তের আনন্দ। এই আনন্দই হল মুসলমানের প্রকৃত আনন্দ, যে আনন্দ মানুষকে পার্থিব সুড়সুড়ি দেয়, মানুষকে নষ্ট করে ফেলে, মানুষের মানবতাকে পরাজিত করে ফেলে। ওই আনন্দ মূলত কোনো আনন্দ নয়, ও সাময়িকভাবে চকলেট খাওয়ার মতো। চকলেটের কোনো উপকার আছে? ক্ষতি আর ক্ষতি। বাচ্চারা চকলেট খেতে পছন্দ করে, যতই চেষ্টা করে ও পাকা কলা খাবে না, কারণ পাকা কলা ওর উপকার আছে, ওটাও মিষ্টি কিন্তু ওটা খাবে না, ও চকলেট খাবে। মানে মানুষের প্রকৃতি হচ্ছে মন্দের দিকে, অন্যের দিকে, খারাপের দিকে। আল্লাহ পাক মানুষকে সবসময় তার প্রকৃত কল্যাণ যেখানে সেদিকে সন্ধান দিয়ে থাকেন, যাতে বান্দার উপকার হয় ইহকালে এবং পরকালে। মদ খেলে আনন্দ হয় না? যারা খায় তারা ভালো বলতে পারবে, কতই যে আনন্দ লাগে। আল্লাহ তো জানে, আমরা তো খাই না বলতেও পারি না, কিন্তু কি হয় না কে খবর। মদ, জুয়া, পূজার বেদি এবং ভাগ্য তীর, এগুলো হারাম। মদের মাধ্যমে দৈহিক আনন্দ লাগে, আর জুয়ার মাধ্যমে অর্থনৈতিক লাভ হয়, টাকা পেট পকেট ভরে, অবশ্য পকেট খালিও হয়, শুধু ভরে না। আর পূজার বেদিতে ছাগল গরু সব জবাই করে আমরা নজর নিয়ে আস দেই, হাজত দেই, মুরগা জবাই করি, মনে করি আমার মরাপির মেলা খাইল। আর ও তো কিছুই খায় খায় ওই সব ওই পীর ফকিরের যেসব খাদমরা আছে বদমাশগুলো, এরাই সব খায়। কিন্তু আমার একটা ধারণা, এই যে দিলাম বাস, আমার পরকালের সব সাফ হয়ে গেল, ভবিষ্যতে কোনো মন্দ আমাকে স্পর্শ করবে না। যার উদ্দেশ্যে দিয়েছি তিনি দোয়া করবেন, আল্লাহ পাক তার মাধ্যমে আমাকে যাবতীয় বিপদ থেকে মুক্তি দান করবেন। এই যে একটা ধারণা, এ কোনো মূল্য নাই, ভিত্তি নাই, তবু মানুষ এটাই করে। আর কি ভাগ্যতি, এটা আরব দেশে ছিল, আমার দেশেও আছে, ঢাকাতে যাবেন সব জায়গায় পাবেন। যেদিকে তীর ছুড়বেন, যদি ডান দিকে যায় তাহলে আপনি শুভ, বাম দিকে গেলে অশুভ। মেয়ের বিয়ে হবে না মঙ্গলবারে, কারণ এদিন অশুভ দিন। শনিবারে হবে না মামলা, থাকেও যাওয়া হবে না, কারণ এদিকে গেলে মামলা নিশ্চিত হারব। এই যে কত কি চালু আছে, এটা কিন্তু আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চালু আছে। এসবগুলো মানুষের কাল্পনিক বিষয়, এগুলোর পিছনে মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালে। দেখেন তো ক্রিকেট খেলার দিন কত কোটি টাকা পৃথিবী নষ্ট হয়। কিন্তু আপনারা এসব ভালো খবর রাখেন, ক্রিকেট জুয়া, এর চেয়ে বড় জুয়া এখন বর্তমান পৃথিবীতে নাই। কত কোটি কোটি টাকা যে নষ্ট করছে 10-20-22টা খেলোয়াড়ের পিছনে সরকার, ও টাকার এক অংশ দিলেও কিন্তু কত অসংখ্য গরিবের রুজির ব্যবস্থা হয়ে যায়। এগুলো আমাদের লোকেরা করবে না, কারণ এগুলো পিছনে আনন্দ নেই, যে দুনিয়াবি আনন্দ চায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আল আমালি শাইতান, রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ وعن الصلاة فهل أنتم منتهون। মদ জুয়ার নিষিদ্ধের একটা সিলসিলা আছে। প্রথমে সূরা বাকারা 219 নাজিল হয় যে দেখো তোমরা মদ খেও না, জুয়া খেলো না, কারণ ইসলুহমা আকবর মিন নাফিহিমা, এই দুটাতে যা গুণা আছে তার উপকার চাইতে বেশি উপকার হলো। কি জুয়া খেলে হয়তো একদিন পেয়ে গেলাম দান, একটু উপকার হলো। আর একটু উপকার কি, মদ খেয়ে ফুটতে লাগলো, একটু উপকার হলো। আল্লাহ বলছেন দেখো, এই যে সাময়িক তুমি যে লাভ করছো, এর চেয়ে ক্ষতি তোমাকে বেশি হচ্ছে, তুমি তো জানো না, তুমি মূর্খ। মদ তোমার দেহটাকে শেষ করে দিবে, কোন ওষুধ তোমার কাজে লাগবে না। মদের অপকারিতা সম্পর্কে যারা জ্ঞানী মানুষ তারা সবাই জানে, খবরদার দেহে ঢুকেও না, আর একবার ঢুকলেও আর বের হবে না, কারণ একবার খেলে নেশা হবে, বারবার করতে মন চাইবে, জীবনটা শেষ না করা পর্যন্ত মদ যাবে না তোমার কাছ থেকে। ঠিক জুয়া এরকম, একবার যারা জুয়ার ফাঁদে পড়ে তারা কখনো ওখান থেকে বেরোতে পারবে না। আজকে বাংলাদেশের অবস্থা আপনি ভালো করে জানেন, ঘরে ঘরে জুয়া, আর অত হাই হাই কোম্পানি যে আসতেছে, শুনলাম নাকি গত মাসে এই রাজশাহী থেকে 50 কোটি টাকা নিয়ে হাই হাই কোম্পানি পাঠাচ্ছে। 6 বছর ছিল এখানে আর খবর নেই, সরকারও খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না, মানুষের কাছে ধোকা দিয়ে দিয়ে এমনি করে করে যার টাকা খায়। এসবগুলোকে আল্লাহ এক কথা বলে দিয়েছেন, এগুলো সব জুয়া, সাবধান। এ পা এ ফাঁদে পা দিও না, একদিন একটু চেখে দেখে মনে করো যদি কেউ বিড়ি খায় ও জীবনে ছাড়তে পারে। ঠিক অন্যদিকে যদি কেউ একদিন একটু দেখে এক চুমুক মদ খায় ও আর ছাড়বে না। ঠিক একবার যদি কেউ জুয়ার ফাঁদে পড়ে যায় সে আর ছাড়তে পারবে না, নিজেকে ধ্বংস করবে, নিজের বাপ মাকে ধ্বংস করবে, নিজের সমাজকে ধ্বংস করবে, রাষ্ট্র ধ্বংস হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ যিনি সৃষ্টিকর্তা আমাদের, প্রতিপালক আমাদের, তিনি আগেই আমাদেরকে সাবধান করে দিয়েছেন, বাবা সাবধান এই চারটি বিষয় থেকে। মৌলিক বড় বড় হারাম এগুলো, আরো বহুত হারাম আছে, কিন্তু এই চারটা মৌলিক হারাম। মদ খেলে মদ সম্পর্কে বহু কথা আছে, পরে বলছি। চারটে নাম ধরে ধরে আল্লাহ বলে দিলেন, রেজিসমিন আমলের শয়তান, এগুলো শয়তানি আমল, এগুলো নাপাক, ফাস্তানে বুহ, তোমরা এগুলো থেকে বিরত হও, লাল্লাকুম তুফলে হুম, তাহলে তোমরা অবশ্যই সফল কাম হবে। মনে রেখো, ইন্না ইউরিদু শায়তানু আন ইউকিআ বাইনাকুল আদাওয়াতু ওয়াল বাগদা, শয়তান কামনা করে যে তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ঢুকে পড়ুক আপোষে। ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং সে চায় যেন তোমরা আল্লাহকে স্মরণ না করো, সে বাধা দেয়। ওয়ানিস সালাহ, এবং সালাদ থেকেও তোমাকে বাধা দিবে। তাহাল অন্তম মন্তাহন, তোমরা কি বিরত হবে? এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, এন্তাহায় না, এন্তাহায় না, ইয়া আল্লাহ আমরা বিরত হলাম, আমরা বিরত হলাম। সব সাহাবীর একযোগে বলল, আমরা বিরত হলাম। আমাদের কি বলার হিম্মত আছে? আমরা কি বলতে পারি না আমরা বিরত হলাম? মুসলিমদের মধ্যে সাহস আছে কারো যে আমরা বিরত হলাম? হ্যাঁ, যারা মদ খায়, যারা জুয়া খেলে তাদেরকেই এটা বলতে হবে যে আমরা বিরত হলাম, যারা খায় না তারা তো বিরত আছেই। আল্লাহ পাক মদখোরদের উদ্দেশ্যেই বলছেন, জুয়া যারা খেলে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, হাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে? যারা বিরত হয়েছিল সেদিন তাদের ইতিহাস শুনলে আপনি স্তম্ভিত হয়ে যাবে। যত মদের কলসি ছিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে খালি কানে শুনেছে মদ হারামের আয়াত নাজিল হয়েছে, মদিনা রাস্তা গলি পথ মদের স্রোতে ঢেউ খেলে গেছিল, হাদিস পড়লে স্তম্ভিত হয়ে যায়। কি করে একটা মানুষের চরিত্র একদিনে একটা অর্ডারে আকিদা পরিবর্তন হয়ে গেল, তওবা করলো? এই কি বলে তওবা? আল্লাহ ভয় ভীত মুসলমান যেমনি আল্লাহর হুকুম শুনেছে তেমনি আল্লাহর বিধান মেনে নিয়েছে, নিজের সারা জীবনের লালিত বদভ্যাসকে সঙ্গে সঙ্গে লাত্তি মেরে ফেলে দিয়ে ভেঙে চুরে গুঁড়া করে দিয়ে মদের নহর বইয়ে দিয়েছে। আনাস বিন মালিক বলছেন, আমি ঠিক ওই সময় আবু তালহার বাড়িতে তার বিয়ের মজলিসে ছিলাম, মদ সিরিয়া থেকে উন্নত মানের মদ আমদানি করা হয়েছিল সেই বিয়ে উপলক্ষে। রাস্তা দিয়ে একজন যাচ্ছে আর এই আয়াত বলতে বলতে যাচ্ছে, যেমনি আমাদের কানে এই আয়াত আসলো তেমনি বাড়ির মালিক আবু তালহা আমাকে বললেন, আবু আনাস, তুই যুবক ছেলে বসে আছো এখনো, আয়াত কি তোমার কানে যায়নি? ভেঙে ফেলো যত তোমার ক্ষমতা আছে। এই হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যারা মদ খাচ্ছিল উঠে নিজেই মদের কলসি ভাঙা শুরু করে দিল, এমনকি কেউ কেউ গালের মধ্যে আঙুল দিয়ে বমি করে ফেলে দিল, যেন আর খাওয়াবে। এটাই হলো তওবা। দেখি আস্তে আস্তে চেষ্টা করব, যারা বলে শয়তানও তাদেরকে আস্তে আস্তে টাইট করে, যেন সে কোনো মতে ওখানে বেরোতে পারে না। অতএব ভাই সাবধান, তওবা যদি করতে হয় তাহলে তুরন্ত তওবা করবেন, কারণ এক মিনিট পরে আপনি দুনিয়া বাঁচবেন কিনা, তওবা করার সুযোগ পাবেন কিনা আপনি কি বলতে পারেন? চোখের পলকে কখন মৃত্যু হয়ে যাবে কোন ঠিক আছে? যে কোনো সময় মৃত্যু হয়ে যাচ্ছে, যে কোনো সময় যুবক তরতাজা নওজোয়ান হঠাৎ করে চোখের সামনে চলে যাচ্ছে। কিভাবে? সুইচ দিতে গেছিল, ইলেকট্রিক শক লেগে গেছে, একটা কোন ব্যাপার লাগে, যে কোনো সময় হয়ে যেতে পারে। ঘুমিয়ে আছে রাত্রে, এই ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যেটা হয়ে গেল না, নাকি এখন বাকি আছে বুঝি, এই পরীক্ষার্থী আমাদের এক অত্যন্ত স্নেহভাজন ছাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, তিনি এসেছিলেন, তার বাপ সেদিন আসছিলেন প্রফেসর সাহেব, উনি দুঃখ করে আমাদের সামনে বললেন, সে শোনা যায় না, বলছে ভাই রাত 2:30 পর্যন্ত আমি ছেলেকে পড়িয়েছি, মা এবং আমি উভয়ে একবারে জাগা ছিলাম বাচ্চা পড়ানোর জন্য। ওই ছেলে এত পরহেজগার, বললো আব্বা আমি কিন্তু ফজর সময় ঘুম নাও ভাঙতে পারে, 2:30 পর্যন্ত জেগে আছি, তো ফজর সময় আমাকে অবশ্যই ডেকে দিবেন, বাপ তাহাত গুজার মুসল্লি। ঠিক ফজর সময় গিয়ে বাপ ডাকছে, ছেলে ওঠে না, গায়ে হাত দিয়েছে, ছেলে নড়ে না। ওর মাকে বলছে তুমি ডিস্টার্ব করো না, অনেক রাত্রে ঘুমিয়েছে বাবা আমার, ঘুমিয়ে গেছে, ওকে ডেকো না, বেলা 8:00 বেজে গেছে, 10:00 সময় পরীক্ষা। তখন বাধ্যই বাপ মা উভয়ে গিয়ে জোরে জোরে গায়ে হাত দিয়ে দেখে ছেলে শক্ত হয়ে গেছে, কখন যে মারা গেছে বাপ মা কিছুই বলতে পারে। এই দৃশ্য একেবারে অতি সম্প্রতি, এখন বোধহয় 1 মাস হয়নি। উনি বলছেন ছেলে আমার এত জিনিয়াস ছিল, চিন্তা করা যায় না, বয়স থরলি মুখস্থ, সে সময় কোরআন হাদিস মুখস্থ, যে কি ধরনের প্রতিভাবান ছিল, আমি ওই ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেছি। এরপরও তিনি ধৈর্যশীল এসছেন আমার এখানে, কল্পনা করা যায়? আমাদের যারা ছাত্র আছো, তোমরা কি আগে মরবে না আমরা আগে মরবো? তোমাদের হিসাব আমি হিসাব আগে মরবো পরে আমরা মরবো? হতে তো পারে, আগেও তো মরতে পারো। অতএব বাবা সাবধান, কোরআন হাদিসের বিধান অমান্য করে যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, সাক্ষাৎ জাহান্নাম তোমার জন্য, কেউ ঠেকাতে পারবে না, কোনো ওসিলা কাজ হবে না, কোনো দোয়া দর্দি ফায়দা হবে না, নিজের আমল নিজের কাছে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদকদ্রব্য হারাম। তিনি আরো বলছেন আল খামরু মিফতাহ কুল্লি শাররিন, যাবতীয় অনিষ্টের মূল হচ্ছে, চাবিকাঠি হচ্ছে মদ। অন্য দেশে আল খামরু উম্মুল ফাওয়াহিশ, যাবতীয় নির্লজ্জতার উৎস হচ্ছে মদ। অন্য হাতে এসছে মদখোর, সে তার নিজের গর্ভধারণী মা খালাকেও পর্যন্ত মদ খাওয়ার পরে ছাড় দেয় না, মানুষ তো বোঝে না, সে পাগল, এখন নিজের মাকে পর্যন্ত সে চিনবে না। অতএব তোমরা সাবধান, মদের ধারে কাছে যেও না। এ সম্পর্কে হয়তো উসমান থেকে একটা হাদিস এসছে, আরো মর্মান্তিক। একজন বিখ্যাত আবেদ ছিলেন বিগত দিনে, তার সুনাম সুখ্যাতি চারিদিকে, একজন বেশ্যা নারী মনে করলো এই লোকটাকে আমি ঠিক নষ্ট করব। একদিন ওই বেশ্যা নারী একটা মেয়েকে পাঠিয়ে দিয়েছে তার কাছে, যে বলছে আপনি আসুন, আপনি একজন সৎ লোক, তাই একটা সালিশ হবে আমাদের এখানে, এই সালিশে আপনাকে যদি সাক্ষ্য মানা হয় তাহলে সালিশে কেউ সমস্যা করবে না, তো এটা নেকির কাজ, আপনি একজন আবেদ মানুষ, আপনি কি আমাদেরকে সাহায্য করবেন না? হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ যাবো না কেন, ডেকে নিয়ে গেছে। প্রথম গেট খুলেই ভিতরে ঢুকেছে, যে মেয়েটির সঙ্গে এসে ভিতরতে তালা দিয়ে দিয়েছে যাতে উনি বেরোতে না পারে। পরে গেট খুলে ঢোকানোর পরে আবার ভিতরতে তালা দিয়েছে। এমনি করে 3-4 গেট পার হয়ে গিয়ে ওই যে বেশ্যা মহিলা সুন্দর সাজগোজ করে বসে আছে, সেখানে গিয়ে হাজির হয়েছে। ওই আবার তোকে দেখি চম করছে, এ কি, দেখুন আপনি পালাতে পারবেন না, সব বন্ধ, আমি আপনাকে দাওয়াত দিয়েছি আমার সঙ্গে জেনা করার জন্য। আস্তাগফিরুল্লাহ, বললে কি জীবনে আমি এসব নাই, কোনো কথা হবে না, জেনা করতে হবে, যদি না করেন এই বালককে হত্যা করতে হবে, পাশে একটা ছেলে বসা আছে, তো সেটা না করেন আপনাকে এই মদের এক গ্লাস মদের দিচ্ছি পাত্র, এটাকে খেতে হবে, এই 3টার মধ্যে কোনটা আপনি গ্রহণ করবেন এখন আপনার ইচ্ছা, আমাকে জেনা করবেন অথবা ছেলেটাকে হত্যা করবেন অথবা মদ পান করবেন, 3টা যে কোনো একটা করলে আপনি মুক্তি পাবেন, নইলে এই দরজার তালা খোলা হবে না। উনি অনেক সময় ভেবেছেন, দেখলেন এই মদ খাওয়াটাই ভালো, ওই জেনা করাচ্ছে, এই মানুষখান করাচ্ছে, যে মদ খাওয়াটাই ভালো, আমরা বোধহয় তাই বলবো, তাই না, যে ওই ফাঁদে যদি আমরা পড়ি আমরা কিন্তু মদটাকেই বেছে নেব। উনি তাই নিলেন। এই মদ খাওয়ার পরে এমন মাদকতা এসে গেল, বলছে আরো দাও আরো দাও, যতক্ষণ পেটে ধরেছে ততক্ষণ নাক পর্যন্ত খাইছে মদ, খাওয়ার পরে তো যা হত্যা হয়েছে, সে জেনাও করেছে, ওই ছেলেকে হত্যাও করেছে, তারপরে একেবারে সহি হাদিস, আমাদের লিখিত দর্শকগুলি সব চলে গেছে আগে, আমি কেবল স্মরণ করে দিচ্ছি পুরনো কথাগুলো। তো এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খামর উম্মুল ফাওয়াহিশ, মদ হচ্ছে যাবতীয় নির্লজ্জতার মা, উৎস, এটা যে খাবে হেন অপকর্ম নেই যে সে করবে না। এবার আসেন আমাদের বাংলাদেশের একটা হিসাব আপনাদের শুনিয়ে দিই, শোনার দরকার আছে, কারণ আপনারা শিক্ষিত মানুষ, না শুনলে হবে না। তো আমাদের সরকারের মাদক অধিদপ্তর আছে, তারা যে হিসাবটা দিয়েছেন সেখানে এই যে মোট মাদকাসক্তের মধ্যে 90% হচ্ছে দেশের কিশোর, যুবক এবং ছাত্রছাত্রী। খুশি নাকি আপনারা এখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? মানুষ মরার চাইতে এই খবর আমাদের আরো দুঃখজনক। এই মুসল্লিদের মধ্যে যারা ইয়ং ছেলেপেলে, এরাই এদের অবস্থা হচ্ছে এটা। এবং আপনারা জানেন সরকারি হিসাব সবসময় একটু গোলমেলি হয়, 90% বলছে ওটা হয়তো দেখবেন 99% হয়ে যেতে পারে। যাদের উনি সেখানে বলছেন যে আর এই মাদক সেবী যারা, এদের অধিকাংশ উচ্চ শিক্ষিত, এটা আরো ভয়ঙ্কর খবর না? মূর্খরা কোরআন হাদিসকে ভয় করে, আল্লাহকে ভয় করে, উচ্চশিক্ষিতরা ব্যাখ্যা করে করে জায়েজ করে নেয়, তাই না? উচ্চশিক্ষিতরা ব্যাখ্যা করে করে জায়েজ করে নেয়, বলে আমি তো ফ্রেশ আছি, আমরা নওয়া ফেরতের কাজ, ভালো মন্দকে ভালো করার জন্য সালাত আদায় করতে, আমি তো ভালো আসি, আমি সালাত কেন? এই যে যুক্তিগুলো সব শয়তানি যুক্তি, জোখরফল কওয়ালে গরুরা, আল্লাহ বলছেন এগুলো শয়তান তোমাদেরকে চমৎকার চমৎকার যুক্তি শিখিয়ে দেয় তোমার পদভ্রষ্ট করার জন্য, সাবধান শয়তান থেকে। মনের মধ্যে যখন করোনা যে বিরুদ্ধে কোনো যুক্তি আসবে, বুঝে নিতে হবে যে আমার ভিতরে শয়তান ঢুকছে এখন। আমি শারুল বাসবাসুল খান্নাস আল্লাজি তাবাকি ফি সুদুরিন নাস, শয়তান মানুষের এই বুকের মধ্যে ঢুকে ওয়াসওয়াসে দেয়, এই ওয়াসওয়াসগুলো বেশি দেয় শিক্ষিত লোকদের। আমাদের সরকারি হিসাবে বলা হচ্ছে এদেশে যত মাদকাসক্ত তা 90% শিশু, কিশোর, আপনার ছাত্রছাত্রী এবং শিক্ষিত মানুষ, এবং তার অর্ধেকই হচ্ছে শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ। যারা আপনারা খবর রাখেন বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল এসব আশপাশে যাবেন, ফেন্সিলের বোতল এত হাজার হাজার পাবেন, তো কল্পনা করা যাবে না, একটাও কিন্তু ভরা নেই, সব খালি, মানে ভেতর থেকে ফাঁকা করে দিয়েছে, তারপরে ফেলে যে কাঁচ তো খাওয়া যায় না। এর এবার ডাক্তার দুদিন পরে সংস্কৃটা দিয়ে কি ফুটে পারল জানে, ইঞ্জেকশন বাদ দিয়ে বিষটা ঢুকে বসতে পারে। এরপরে বিশ্বব্যাংকের হিসাব নেন, বিশ্বব্যাংকের হিসাব মতে বিশ্বের সকল আর্থিক ক্ষতির মধ্যে সিংহভাগ ক্ষতি হয় মদ ও জুয়ার কারণে। ক্রিকেট জুয়া যার শীর্ষে রয়েছে এখন বিশ্বে, প্রতিদিন 44,000 মানুষ তামাকের কারণে মরে, আর 50 লক্ষ মানুষ ধূমপানের কারণে মারা যায়, প্রতিদিনের হিসাব। আমরা মনে করি একটা সিগারেট টানতেলাম কি এত হলো, এতই বোকা মানুষ, ওই ধোঁয়াটা তো নিকোটিন বিষ, নিজে বিষ টেনে নিচ্ছে আমি, এরপরও ভাবছি কতই না আনন্দ হলো, বুদ্ধির গোজায় ধোঁয়া না দিলে বুদ্ধি বের হয় না, অতএব একটু বুদ্ধি বের করার জন্য একটা সিগারেট খেলাম, তাও মাওলানা সাহেবরা তা একটু খেতেও দিল না। জি না, ওটা আপনার ক্ষতির জন্য আমরা বলি, আপনার ক্ষতি হোক এটা আমরা চাই না, কেন খাবেন, ভবিষ্যৎ ভাববেন না? আল্লাহ তো নিষেধ করেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, সূরা বকরা 195 আয়াত, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আমরা কি নিজেরা ধ্বংসে নিক্ষেপ করছি নিজেদেরকে, মদ খেয়ে জুয়া খেলে ধূমপান করে নিজেদেরকে নিজেরা ধ্বংসে নিক্ষেপ করছি? এবং আরো আশ্চর্যের বিষয়, এই যারা ধূমপান করে 20% মহিলা, আমরা ভাবি যে মহিলারা বোধহয় ধূমখান ধোঁয়া টোয়া খায় না, ওরে বাপরে বাপ, আর এই মহিলারা সব কিন্তু ওই 5-7 তলা বিল্ডিংয়ের মালিকানা যারা, তারাই সাধারণ গরিব মহিলারা অধিকাংশই আলহামদুলিল্লাহ এগুলো থেকে মুক্ত, কারণ তারা আল্লাহকে ভয় করে, ওরা না খেয়ে মরে কিন্তু আল্লাহকে ভয় করে, আর যারা বেশি খায় তারা আল্লাহর থেকে অবাধ্যতা করে বেশি। এর মধ্যে ব্যতিক্রম থাকবে, বড়লোকদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, গরিবদের মধ্যেও অনেক দুষ্ট মানুষ আছে, সব জায়গায় ব্যতিক্রম আছে, প্রত্যেকের জন্য সাবধানতা, যেন ধূমপান থেকে আমরা বিরত থাকি, দুদল মানুষ থেকে সাবধান, এটা কিন্তু আমি সাবধান করছি না, আমার রসুল সাবধান করছি। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিনফান মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুটি দল জাহান্নামী হবে, তোমরা তাদের থেকে সাবধান হও। এক কম মান সিয়াতুন কাজনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান্নাস, একদল মানুষের হাতে সর্বদা লাঠি থাকবে, তাদের তারা মানুষের খালি মারবে। লাঠি কাদের হাতে থাকে? জি আরো আছে সন্ত্রাসী, এখন তো ঘরে ঘরে, তাই না? ক্যাডার না কি বলেন তোরা, কত যে ঢঙের সব বের হয়েছে এদের। এরা কাজনাবিল বকারে গরুর পিছিয়ে যে লেজ থাকে থাকে না, ওই রকম দিয়ে ওরা সবসময় মানুষকে মারবে। ওরা মারায় উস্তা, মনে করে মারিয়ে মানুষকে সাইজ করব, মানুষ আমার গোলামি করবে সারা জীবন। এই যে অহংকার, এই যে শক্তির অহংকার, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তুমি শক্তিশালী যুবক, চোখের পলকে প্যারালাইজড হয়ে পড়ে থাকবে, তোমাকে কেউ উঠানোর লোক থাকবে না। হচ্ছে না এখন? যে কোনো সময় প্যারালাইজড হয়ে যাচ্ছে মানুষ। দুই নিসাউন কাসিয়াতুন মাইলাতুন মামিলাতুন মাইলাত রুউসুন কাসনিমাত বুখতিন মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা মিন বিহা রিহাহা, রওয়াহু মুসলিম। আরেক দল হলো ওই মহিলারা যারা কাপড় পরে বটে, কিন্তু সব দেখা যায়। আরিয়াত মানে উলঙ্গ, মামিলা মানুষকে নিজের দিকে আকর্ষণ করে, মায়েলা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়। রুউসুম কাসনিমাতিল বখতে, মাথায় ঝুটি অর্থাৎ চুলগুলো সব মাথার উপরে দিয়ে উঁচু করে হাঁটে, ঢাঁটে চলে। ওটাকে আমরা কী বলি আপনাদের ভাষা থাকবে, আমার দরকার নেই। বলে অযোধ্যা রি হাহা, এরা লায়াত করুন না জান্না, বলে অযোধ্যা রি হাহা, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না। মুসলিম শরীফের হাদিস। অতএব নারী এবং পুরুষ উভয় পক্ষ সাবধান। পুরুষ শক্তির জোরে খালি পিটাবে, বউ পিটাবে, মানুষ পিটাবে, এটা চলবে না। আর নারী বেহায়াপনা দিয়ে পুরুষকে আকৃষ্ট করবে, এটাও চলবে না। এই দুটি কারণেই তোমরা জাহান্নামী হবে। এই দুটি দলকে আল্লাহ রাসূল বিশেষ করে নাম ধরে সাবধান করেছেন। বিয়ে শাদী যারা করবে, ঘর বাড়ি দেখে করবে, শুধু সুন্দরীর চেহারা দেখবে না, ডিগ্রি দেখবে না, টাকা পয়সা আল্লাহ শ্বশুর দেখবে না, দেখবে যে মেয়েটি তোমার বাড়িতে আসবে বউ হয়ে, সে মেয়েটি দিনদার কিনা, পরহেজগার কিনা, সে পর্দায় থাকে কিনা, কোনটা ভালোবাসে খেয়াল করবে। এগুলো কিভাবে আপনি করবেন? একদল লোক এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে মক্কায় অলিতে গলিতে ঘুরতে থাকলেন, বিশেষ করে কাবাগিরির পাশে বসে যখন দাওয়াত দিতেন, তখন যাতে মানুষ তার দাওয়াত শুনতে না পায়, এজন্য আনাস বিন নাদার, সব চাকার গোষ্ঠী, সব ওলিদ বিন মুগিরা, এই সমস্ত বড় বড় কোটিপতিরা ইরাকের হীরা নগরী থেকে নর্তকী খরিদ করে নিয়ে আসত, গান বাজনা বাজাত তারা এসে এবং নাচ গান করত, যাতে মানুষ ওই নাচ গানে মেতে যায়, কেউ যেন কোরআন হাদিস না শোনে। সমাজের দ্বারা ধনিক শ্রেণী, ব্যবসায়িক শ্রেণী, তারা এগুলো করত। তারা বলতো লা তাসমাউ বিহাযাল কুরআন ওয়াল গাফিহি লাআল্লাকুম তাকলিমুন, তোমরা কখনোই মুহাম্মাদের এই কথাগুলো শুনো না, তোমরা হইচই করো, যাতে মুহাম্মাদের কণ্ঠ কেউ শুনতে না পায়, তোমরা ওদেরকে পরাজিত করতে পারো। এটা হচ্ছে সূরা হামিম সাজদার আয়াত। এবার সূরা লোকমান আল্লাহ কি বলছেন, ওয়া মিনান নাস মাই ইশতারি লাহাবাল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইত্তাখাযা হুজবা উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা লাহাবাল হাদিস খরিদ করে, খেল তামাশা খরিদ করে নিয়ে আসে, যাতে মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, পথভ্রষ্ট হয়ে যায়, বিগাইরি ইলমি, অজ্ঞতা বসে, সে জানে না যে কি পাপছে করে যাচ্ছে। আল্লাহ বলছেন দেখো উলায়কেলাহমাদহীন, এইসব মানুষের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। যারা সমাজের কিছু ক্ষমতা আছে, তারা যদি তাদের ক্ষমতাকে আল্লাহর পথে ব্যয় না করে শয়তানের পথে ব্যয় করেন, তার শাস্তি হলো এটা। আল্লাহওয়াল হাদিস খরিদ করে এনে তরুণ যুবশক্তিকে ধ্বংস করবেন না, মা বোনদের ছোট ছোট বাচ্চা কচি মেয়েদেরকে ধ্বংস করবেন না, মদ জুয়া হাউজি ইত্যাদি আমদানি করে যুবশক্তিকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করা হবে, সমাজ যদি ধ্বংস হয়ে যায়, যুবশক্তি যদি ধ্বংস হয়ে যায়, সমাজ কাদের নিয়ে চলবে? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। তারা যদি নষ্ট হয়, চুরি করবে, ছেঁচড়ামি করবে, গুন্ডামি করবে, ডাকাতি করবে, জেনা ব্যবচারী করবে, তখন মুরব্বীরা কী করবে? কোনই করে ক্ষমতা নেই। অতএব হে সমাজ নেতা, হে রাষ্ট্র নেতা, সাবধান হও, কৈফিয়ত তোমাদেরকে আমাদের চেয়ে আল্লাহর কাছে বেশি দিতে হবে। আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন সমাজ শাসন করার, রাষ্ট্র শাসন করার, পরীক্ষার জন্য। পরীক্ষা যদি ব্যর্থ হয়ে যাও, তা ইহকালও হারাবে, পরকালও হারাবে। ইহকালে হয়তো পাঁচটা পয়সা পাবে, পাঁচটা মুসিমতের ঘরও আছে, কাফারের ঘরেও পয়সা আছে, মুসলমানের ঘরেও পয়সা আছে। পয়সা দিয়ে কোশ্চেন করে পরকাল খরিদ করা যায় না, ওখানে নিজের ইমান এবং আমল দিয়ে পরকাল খরিদ করতে হয়। কি দিয়ে এগুলো প্রতিরোধ করবেন? যা দিয়ে আমার রসুল প্রতিরোধ করেছিল আমাদেরকে, তাই দিয়ে প্রতিরোধ করতে হবে, অন্য কোনো কিছুই চলবে না। আজকাল পত্রিকায় প্রায় দেখা যায় মাদককে না বলুন, যায় না পত্রিকা, ওই না বলুনের ছবি তুলে ওরাই বহু শয়তানি মামলা থেকে বেঁচে যায়। একটা ঘুষখোর, সমাজের একটা বাজে ছেলে, সন্ত্রাসী গুন্ডা, যদি না বলুনের মধ্যে চেহারাটা দিতে পারে, ওই চেহারাটা যদি তাকে কোর্টে গিয়ে দেখানো হয়, কোর্ট তার জামিন দিয়ে দেবে না, ছেলে তো আসলেই ভালো, সে মাদককে না বলেছে। আসলে না বলার মধ্যে কিছু আছে যদি আল্লাহকে ভয় না করা হয়? আমি না বললাম আজকে, কালকে হাসুর করলাম, ক্ষতি কি? আল্লাহকে ভয় করে যে ব্যক্তি না বলে, সেই নাটা টিকে থাকে। কাউকে দেখি না বলে ছবি তুলে দিয়ে কোনো লাভ হবে না। আমার রসুল কীভাবে করেছেন দেখেন, একটু আগে তো আপনি শুনলেন মদিনার খবর, কিভাবে মদের কলজি ভেঙেছিল সাহাবা একরাম। আর এবার দেখেন মক্কাতে আল্লাহ রসুল দাওয়াত শুরু করলেন, দাওয়াত যারা গ্রহণ করলো তাদের মধ্যে তো ছিলেন, সেখান থেকেই সেই মৎখর বংশ থেকেই তো সৃষ্টি হয়েছে বড় বড় সাহাবি, তাদের নাম শুনলে শরীর কেঁপে ওঠে। ওমর ফারুকের নাম শুনেন নাই? ওই সমস্ত পরিবেশ থেকে তো ওনারা উঠে আসছেন, যখন তাদের কাছে আল্লাহর বাণী শুনেছেন তখন তাদের অন্তর কেঁপে গেছে যে না, আমার দাদা তো দুনিয়ায় বেঁচে নেই, আমার বাপ তো দুনিয়ায় বেঁচে নেই, আমাকেও তো দুনিয়াতে চলে যেতে হবে, অতএব মোহাম্মদ যা বলছে এটাই সত্য, আমাকে ওটা মেনে চলতে হবে, ছাড়াও সমস্ত গান বাজনা ওটা দিয়েই তো আমার কোনো পরকালে কাজে লাগবে না। প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হলো ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা। ধর্মীয় মূল্যবোধের মাধ্যম ছাড়া কশ্চিনকালে মাদকদ্রব্য, জুয়া খেলা ইত্যাদি থেকে মানুষকে ফেরানো যাবে না। তখন জাবির ইবনে আব্দুল্লাহ বলল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার শোনেন হাদিস, এখানে তো আমরা সব কোরআন হাদিস বলছি, অন্য কিছু বলছি কি? শোনেন, কাল জাবির ইবনে আব্দুল্লাহ বলল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি আপনাদের সৌভাগ্য নয়? দেড় হাজার বছর আগে আমার রসুল যে বাণী দিয়ে গেছেন সেগুলো আজকে আপনাদের সামনে পড়ে শোনানো হচ্ছে, এটা কি আপনারা আনন্দ পান না? আনন্দ পেলে কি ঘুম আসে? বাপ মরে যাচ্ছে, যদি কোনো ওসিয়াত করে ওই সময় যদি ছেলে ঘুমায়, ছেলেকে কি বলতে হবে? আমার রসুল দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন, আপনাদেরকে দাওয়া দিয়ে যাচ্ছেন, বাবা এই কাজগুলো করো, সেটাই তো আপনাদের শোনাচ্ছি। ইন্না আলাল্লাহি আহাদান লামা ইয়াশরাবু সাকার মুসকারা আই ইউসকিয়াহু মিন তিনাতিল খাবার। শুনরাকে হে আমার উম্মত, আল্লাহ পাক নিজের উপরে প্রতিশ্রুতি নিয়েছেন যে আমি অবশ্যই মদখরকে কিয়ামতের দিন তিনাতুল খাবার থেকে পান করাবো। কলু ইয়া রাসূলুল্লাহ মা ইয়া তিনাতুল খাবার, হে আল্লাহ রসুল তিনাতুল খাবার কি জিনিস? গলা আরাকু আহলেন নার ওসারাতু আহলেন নার, রাওয়াহ মুসলিম। এটা হলো জাহান্নাম বাসীদের দেহ থেকে যে ঘাম বেরোবে এবং তাদের রক্ত মাংস পুড়িয়ে যে পচা দুর্গন্ধযুক্ত পুজ বের হবে, ওইগুলো খাওয়ানো হবে মদখরদেরকে। যারা দুনিয়ায় মদ খেয়েছিল আখেরাতে তাদেরকে এগুলি খাওয়ানো হবে। খেতে পারবে ছেলেরা? আল্লাহকে ভয় করো, আমার রসুল কোন মিথ্যা কথা বলেন না, কোরআন হাদিসে মিথ্যা নাই, যা বলা হচ্ছে এটা অবশ্যই সত্য এবং এটা হতেই হবে যদি তুমি মদখর হও। وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم يقبل الله له صلاه 40 صباحا رواه الترمذي بإسناد صحيح। যে ব্যক্তি দুনিয়াতে মদ খেলো এরপর যদি সে নাও খায় তথাপি 40 দিনের সালাত তার কবুল হবে না, অর্থাৎ 40 দিন সালাতের নেকি সে পাবে না। অতএব ভাই সাবধান। কিভাবে এত দূর করা যাবে? প্রথম কথা আমরা বলেছি, ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলা ব্যতীত এগুলো থেকে মানুষকে ফিরানোর কোনো সুযোগ নাই। দুই নম্বর, রাষ্ট্রীয় প্রতিরোধ। এ বিষয়ে হাদিসে এসেছে, যে ব্যক্তি মদ খায় তাকে 80 বেত্রাঘাত করো। বাংলাদেশে ইসলামী আইন নেই, 80 বেত্রাঘাত করবেও না, বরং উল্টা রাষ্ট্রই অনুমতি দিচ্ছে এগুলো তত পারো করো, তাই না? ভোট দিয়ে যাদেরকে আপনারা নেতা বানাইলেন তারা মাশাআল্লাহ প্রকাশ্যে না হলেও গোপনে সবাই এর সহযোগিতা করছেন, ফলে আনন্দ মেলার নামে যা হচ্ছে মানুষের হত্যার মেলা শুরু হয়ে যাচ্ছে। সব পত্র সারা দেশে এরকম ভাবে চলছে। সাবধান, রাষ্ট্রীয় প্রতিরোধ দুর্বল হওয়ার কারণে আমাদের জীবনে এত ক্ষতি হয়ে যাচ্ছে। মানুষ হয় আল্লাহকে ভয় করবে না রাষ্ট্রকে ভয় করবে, তাই না? এই আল্লাহর ভয় কমে যাচ্ছে আর রাষ্ট্রকে ভয় করার সুযোগ নেই, কারণ আমি নিজেই তো রাষ্ট্র চালাই, আমি নিজেই অনুমোদন দিচ্ছি, আমি নিজেই এখানে কিছু পয়সা ভাগ পাব। দুই নম্বরে সামাজিক প্রতিরোধ। সমাজে যদি ধর্মীয় সমাজ তৈরি হয়ে যায়, আমাদের মুরব্বীরা যদি সবসময় এর বিরুদ্ধে বলেন, মায়েরা যদি বলেন বাবা এগুলো করতে হয় না, এগুলো আখেরাত তো জাহান্নামে চলে যাবে, তোমার কারণে বাবা আমি বাপ মা আল্লাহর কাছে ধরা পড়বো, এগুলো করো না। বাপ মা যদি বলে, মুরব্বীরা যদি বলেন, প্রতিবেশী ভাইরা যদি সবসময় এগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান, ইনশাআল্লাহ আস্তে আস্তে ছেলেদের অন্তর থেকে এই অন্যায় প্রবণতা দূর হয়ে যাবে। তিন, আদর্শ যুব সংগঠনের সঙ্গে মিলে থাকবেন। ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকো। অর্থাৎ যে সমস্ত যুব সংগঠন কোরআন হাদিস মতে দুনিয়ায় চলার জন্য শপথ গ্রহণ করেছে তাদের সঙ্গে চলতে হবে দুনিয়াতে, কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন মানুষ তার সঙ্গে উঠবে যাকে সে দুনিয়াতে মহাব্বত করত, ভালোবাসত। যদি সুন্দর আদর্শবাদী যুব সংগঠনের সঙ্গে তুমি থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন তুমি তাদের সঙ্গে উঠবে। আর যদি সন্ত্রাসীদের ক্যাডারদের সঙ্গে থাকো, তুমি তাদের সঙ্গে উঠবে। মদকরদের সঙ্গে থাকলে মদকরদের সঙ্গে উঠবে, উঠে জাহান্নামে চলে যাবে। এটা কি কেউ চায় নাকি? কেউ চায় না। পাঁচ নম্বর, ইলেকট্রনিক মিডিয়ার দংশন থেকে বেঁচে থাকো। তোমরা ঘরে ঘরে একটা মোবাইলের মালিক হয়েছ, ল্যাপটপ আছে ঘরে ঘরে, টিভি আছে ঘরে ঘরে, এগুলোতে যে নীল দংশন চলছে প্রতি মুহূর্তে, বাপ মা এগুলো বোঝে না। আমি যেখানে বুঝি না, তা অন্য বাপ মা কী বুঝবে? কোথায় টিপলিতে কী বের হয় আমাকে সারাদিন বললো আমি বুঝতে পারবো না, কিন্তু ছোট্ট বাচ্চা ছেলে ও পাকা সব জানে ও। অতএব বাবারা সাবধান, বাপ মাকে লুকিয়ে ওই নীল দংশনে দংশিত হয়েও না। মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক মিডিয়া বলতে যা বুঝায়, এসবে আজকাল ভালোর চেতে মন্দের প্রচার বেশি হচ্ছে, নেকির চেতে গোনা বেশি হচ্ছে। এগুলো থেকে বেঁচে থাকা, তোমার নিজের পরকালীন মুক্তির স্বার্থে বেঁচে থাকার চেষ্টা করো। এখানে হাত দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কারণ আমরা জানি না তুমি গোপনে লেপের তলায় বসে গোপনে কি দেখো তুমি মোবাইলের মধ্যে, ও কি বাপ মা চোখ দিয়ে বেড়াবে নাকি? তোমাকে এই আল্লাহর ভয়ে এগুলোতে ফিরে আসতে হবে। এরপরও বাপ মাকে বলছে আপনারা সাবধান হবেন, মোবাইল ছেলেদের হাতে দিবেন না, অত্যন্ত ক্ষতিকর জিনিস। ছয় নম্বর, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বা ধর্মীয় পরিবেশে সন্তান মানুষ করা। সন্তান ছোটবেলা যা দেখে তাই শেখে, অনেকের ধারণা ছেলে বড় হলে আপনি ভালো হয়ে যাবে, এটা একটা চূড়ান্ত মন্দ কথা, চূড়ান্ত বাজে কথা। ছোটবেলায় ছেলে যা গড়বে ওটাই সে বড় হয়ে করবে। ছোটবেলায় যদি নষ্ট করে গড়ে তোলেন, আপনি বড় হয়ে কশৃঙ্খলে ভালো হবে না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা সবই হতে পারে। সে কোটিতে একটা হবে কিনা সন্দেহ, ওটা নিয়ে চিন্তার কারণ নেই। অতএব সন্তান মানুষ করবেন ধর্মীয় পরিবেশে, সে চিন্তা রাখুন। এজন্য মনে পড়ায় পিছনের কথা, দিল্লি যখন ব্রিটিশ সরকারের অধীনস্থ ছিল, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যখন দেখলেন স্কুল কলেজ মাদ্রাসাগুলো সব নষ্ট হয়ে গেছে, তিনি তো নিজে তার চারটি সন্তান নিজের বাড়িতে বসে লেখাপড়া শিখালেন। শুধু কোরআন হাদিস শেখা নেই, তিনি বীজগণিত, জ্যামিতি, অঙ্ক, ভূগোল পর্যন্ত শিখেছেন, সব ইতিহাসে আছে। তার ছেলেরা কোনোদিনও কোনো বাইরে পড়াশোনা করেনি, অথচ তারাই হলো উপমহাদেশের হাকিমুল উম্মাহ, উম্মতের শ্রেষ্ঠ জ্ঞানী বলে পরিচিত ব্যক্তি। এই বাপ এবং চারটি ছেলে, তারাই প্রথম কোরআনের তাফসীর করেছেন, তারাই প্রথম এদেশে জিহাদ এনেছেন। বালাকোটের সিফা সালাহ ছিলেন তারই পৌত্র আল্লামা আব্দুল গনির ছেলে শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহ। এই মানুষ তৈরি করার জন্য সুন্দর পরিবেশটা আগে দিতে হবে। এই যেখানে সুন্দর পরিবেশ আছে বলে আপনি মনে করেন, সেখানে সন্তান লেখাপড়া শিখাবেন, নইলে শুধু এম এ বি পাস করবে, লাখ লাখ টাকা কামিয়ে করবে, এই চিন্তা যদি কোনো বাপের মধ্যে থাকে, ওই বাপ আল্লাহর তকদিরকে অবিশ্বাসী। প্রত্যেকটা সন্তানের তকদির নিয়ে দুনিয়াতে এসেছে, তার রুজির ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন। আপনি বাপ হতে পারেন, কিন্তু তার রুজির মালিক নন। পরিশেষে আপনাদের সবাইকে আবার স্মরণ করিয়ে দিই ভাই, মানুষের আনন্দ হল প্রকৃত পরকালীন মুক্তির আনন্দ, দুনিয়ার সাময়িক আনন্দ প্রকৃত আনন্দ নয়। আনন্দ কোনো মেলা নয়, আনন্দ সাময়িক একটা ব্যাপার। এই আমি আনন্দে আছি, এই আমি দুঃখে থাকবো। অতএব যে আনন্দ করলে স্থায়ী আনন্দের লাভ করা যায়, সেই আনন্দের জন্য আপনারা নিজেদেরকে পরকালের মুক্তির স্বার্থে তৈরি করুন, সন্তানদেরকে সাবধান করুন, কোনো ধরনের বাজে পরিবেশে বাজে মেলায় যেন তারা না যায়। আল্লাহ পাক যেন আমাদের বাচ্চাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করেন, সঙ্গে সঙ্গে আমাদের মুরব্বী ভাইদেরকে সমাজের সুন্দর একটা পরিবেশ তৈরির জন্য চেষ্টা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।